রহমতুল্লাহ ও বরকাত। মাইকে সাউন্ড খানিক বাড়িয়ে দেন, বুঝলেন, মাইকে সাউন্ড বাড়িয়ে দেন, নাকে সাউন্ড বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم جابوتيو প্রশংসা আসমান জমিন ভর প্রশংসা আল্লাহর জন্য। অসংখ্য সালাম ও দরুদ বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বড় মহব্বতের সাথে আজ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে মনে মনে আনন্দ বোধ করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হক পথের পথিক যারা হকের সন্ধান করেন, যারা হককে হক জানার পর মেনে নেওয়ার তৌফিক লাভ করেন, তারা নিশ্চয়ই ভাগ্যবান। সেই ভাগ্যবানদের সাথে আজ সাক্ষাৎ করে বড় খুশি অনুভব করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কেয়ামতের দিনে জান্নাতে সকলকে একত্রে মিলিত করেন, আল্লাহুম্মা আমিন। যে বিষয়ে আমার বক্তব্য, সে বিষয়টি যদিও শ্রুতিমধুর নয়, তার মানে শুনতে ভালো লাগবে না, কিন্তু মন দিয়ে শোনা ওয়াজিব। তার মানে বিষয়গুলি খুব শোনা যায় না, যে কথাগুলো বলবো সে কথাগুলো খুব বেশি শোনা যায় না, খুব কম জায়গায় আলোচনা হয়ে থাকে। এই জন্য ভালো করে শুনবেন এবং মনের জমিতে যে জঞ্জাল আছে থাকতে পারে, সেই জঞ্জাল পরিষ্কার করে নিয়ে মনকে পবিত্র করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে নিজের আত্মশুদ্ধি করবে, যে কুসংস্কার, অমূলক ধারণা, অমূলক বিশ্বাস থেকে নিজের আত্মাকে পবিত্র শুদ্ধ করবে, সে সফল হবে। আর যে অপবিত্র, অপরিচ্ছন্ন, অপরিষ্কার রাখবে, সে অসফল হবে। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, রুজিদাতা। আল্লাহকে তিনি আমাদের প্রভু, রব্বুল আলামিন, সারা জাহানের প্রভু। সেই আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা যদি আমাদের না থাকে, তাহলে নিশ্চয়ই আমরা অসফল। যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর জন্য কোরবানি করি, যে আল্লাহর জন্য হজ করি, রোজা রাখি, সে আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে নিশ্চয়ই আমরা হতভাগ্য। সেই জন্য ইসলামী আকিদার প্রথম ক্লাস দিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি গত প্রোগ্রামে এই জায়গাতেই আপনাদের সাথে কথা বলেছিলাম এবং হাত তুলে ভোটাভুটি নিয়েছিলাম। আজকেও আমি হাত তুলে ভোটাভুটি নেব এবং এই ক্যামেরার মাঝে ঢোকাবো আপনাদের হাতগুলো। আপনারা জোর করে হাত তুলবেন, লজ্জা করবেন না। আমি প্রশ্ন করব, আমি উত্তর দেব, সেই উত্তরে যারা সমর্থন করবেন তারা ঝেড়ে হাত তুলবেন, লজ্জার কিছু নেই, মুখে কথা বলবেন। আমরা একমত, একমত ইনশাআল্লাহ। যে আল্লাহ ইবাদত করি সেই মহান আল্লাহ কোথায় আছেন? আমি উত্তর দিচ্ছি, যে মহান আল্লাহর ইবাদত করি সেই মহান আল্লাহ কোথায় আছেন? নম্বর এক, কেউ জানে না আল্লাহ কোথায় আছেন, কেউ জানে না। এ কথা ঠিক না ভুল? যারা বলছেন ঠিক তারা হাত তুলুন, একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেন হাতগুলোর উপর দিয়ে। আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, হাতটা তুলুন, ক্যামেরা ঘুরছে, হাতটা তুলুন আপনারা। আমি এই করে কিন্তু সময় অপচয় করছি না, আমি একটা জিনিস প্রমাণ করার জন্য এটা বলছি, করছি। ব্যাস হাত নামান। উত্তর নম্বর দুই, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর জন্য মাথা নত করি, সেজদা করি, সে আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গাতে আল্লাহ আছেন। এই উত্তরে যে সমর্থন করছেন তিনি হাত তুলুন, যিনি সমর্থন করছেন তিনি হাত তুলুন। ক্যামেরাম্যান হাতগুলোকে নোট করে নিন। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কোথায় আবার আল্লাহ নেই? আসমান, জমিন, পাহাড়, পর্বত সব জায়গাতে আল্লাহ আছেন, তাই না? ব্যাস হয়েছে, হাত নামান। উত্তর নম্বর তিন, যে আল্লাহকে আমরা জানি চিনি, যে আল্লাহর আমরা বান্দা, সে আল্লাহ প্রত্যেক মোমেনের হৃদয়ে আছে, প্রত্যেক মোমেনের হৃদয়ে আছে। এই উত্তরে যারা সমর্থন করছেন তারা হাত তুলুন, কাউকে লজ্জা করবেন না। ক্যামেরাম্যান হাত নামান, ঠিক আছে। এবার বলুন, যারা বললেন আল্লাহ কে কোথায় আছে কেউ জানে না, আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, তার মানে তার জ্ঞানই নাই যে আল্লাহ কোথায় আছে। যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর অবস্থান সম্পর্কে কিছুই জানা নেই। আপনারা কি মনে করেন ইমামে আজম কি বলছে জানেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি জানে না যে আল্লাহ আসমানে না জমিনে, সে ব্যক্তি বলবো না কি বলেছেন, কারণ আপনার লজ্জা পাবেন। হাত তুলেছেন, পরবর্তীতে হাত তুলবেন না তাহলে। নম্বর দুই, যারা বলছেন আল্লাহ সব জায়গাতে আছে, আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, মসজিদে, মন্দিরে, এমনকি যে জায়গায় আপনি বসে আছেন, যে জায়গায় আপনার পাছাটা আছে, পাছার নিচেও আল্লাহ, আপনার পায়ের নিচেও আল্লাহ, আপনার পায়খানার নিচেও আল্লাহ, আপনার পেশাবের নিচেও আল্লাহ, আপনার জুতোর নিচেও আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, বলা হবে? বলা হবে? আরে বাথরুমে গেলে আল্লাহর জিকিরটা পর্যন্ত নিষেধ, আজানের জবাব দিতে বাথরুমে গেলে আজানের জবাব দেওয়া নিষেধ। নিষেধ মানে করা যাবে না, আল্লাহর জিকির করা যাবে না, অপবিত্র জায়গায়, তাই না? তাহলে আল্লাহ সব জায়গায় থাকেন কি করে? যারা বলছেন আল্লাহ সব জায়গায় আছেন, উত্তর ঠিক না, সঠিক না। নম্বর তিন নম্বর উত্তর, যারা বলছেন যে আল্লাহ প্রত্যেক মোমেনের হৃদয়ে আছেন, ইনশাআল্লাহ আমি একজন মোমেন, সালাফি সাহেব একজন মোমেন, আপনি একজন মোমেন, এখানে কটা আল্লাহ হলো? এক দুই তিন, বাকি গুনতে থাকেন কত কোটি আল্লাহ হবেন, কত কোটি আল্লাহ? না আপাতত 33 কোটি দেবতা আছে, এটাও ভুল, ঠিক নয়। বল তাহলে ঠিকটা কি? আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া, মহান আল্লাহ কোথায় আছেন? সাত আসমানের উপরে, কুরসি ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা, তার উপরে আছে আরশ, আরশে আছেন আল্লাহ, আর তার উপরে কিচ্ছু নেই। সবার দূরে কে? আল্লাহ। সবার নিকটে কে? আল্লাহ। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, বান্দা যখন আমার অবস্থান ক্ষেত্র সম্পর্কে, আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও আমি কারিব, নিকটে। বান্দা আল্লাহ, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি নিকটে কোন অবস্থায় হন? যখন বান্দা সিজদায় যায়, সব থেকে দূরে থেকে সব থেকে নিকটবর্তী মহান আল্লাহ, কিন্তু তিনি সব জায়গায় নন। কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহর দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহর জ্ঞান সব জায়গাতে আছে। মনের জঙ্গলকে পরিষ্কার করুন, মন থেকে অমূলক ধারণা দূর করুন, আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহর দৃষ্টি সব জায়গায়, আল্লাহর জ্ঞান সব জায়গায়, আল্লাহর ইলম সব জায়গায়। আর যারা বলছেন আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, না, আল্লাহর জিকির মুমিনের হৃদয়ে আছে, আল্লাহর স্মরণ মুমিনের হৃদয়ে আছে, আল্লাহ নয়। ধারণা ঠিক হলো? মনের জমি সাফ করলেন? মনের জমি সাফ না করলে, আকিদা সঠিক না হলে ইবাদত কবুল হবে না, আপনার নামাজ রোজা কবুল হবে না। আকিদা যদি ভুল হয় ইবাদত কবুল হবে না। মহান আল্লাহ কোথায় আছেন তাহলে? আরশের উপরে। দু নম্বর প্রশ্ন, দুটো উত্তর বাস, মনে হয় হাত তুলবেন না। আর যে আল্লাহর আমরা ইবাদত করি, যে আল্লাহকে আমরা ভয় করি, সে আল্লাহর কোনো আকার আছে না আল্লাহ নিরাকার? যারা বলছেন আল্লাহ নিরাকার তারা হাত তুলুন, যারা বলছেন আল্লাহ নিরাকার তারা হাত তুলুন তাড়াতাড়ি। হ্যাঁ, কি ব্যাপার, মনে হয় ভয় করছেন? যদি উত্তর ঠিক না হয়, তার মানে সবাই বলছেন আল্লাহর আকার আছে, তাই না? আল্লাহ যদি আকার থাকে তার দলিল কি? আল্লাহর আকার যদি থাকে, আল্লাহর আকার থাকলে তার দলিল থাকতে হবে, তো কি দলিল দেবেন? আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে, তাই না? যে জিনিসকে দেখা যায় তার আকার আছে না তিনি নিরাকার? আল্লাহ তাআলার আকার কেমন সে প্রশ্ন আলাদা, আল্লাহ তাআলার আকার কেমন কেউ বলতে পারবে না, যেহেতু আমরা দেখি নাই বলবো কি করে, কিন্তু যখন দেখবো তখন বলবো। আল্লাহ তাআলা যদি আকার নেই বলছেন, তাহলে আপনি বলুন আপনি জান্নাতে যাবেন না যাবেন না? অবশ্যই যাবেন, বেহেশতে যাবেন। আর বেহেশতের সব থেকে বড় নিয়ামতটা কি? আল্লাহর দিদার, সুবহানাল্লাহ, আল্লাহর দিদার। কবি নজরুল সেই দিনটির জন্য বলছেন এখন থেকে নাচি, তাই না? যেদিনে রোজ হাসরে আল্লাহ গো পাবো কি দিদার, তাই না? অথচ সেই নজরুলই আবার অন্য জায়গায় বলেছেন নিরাকার। তো কবিরা যা বলে কুল্লু ফিকুল্লি ওয়াদি ইয়াহিমুন, নানা রকম কথা।